চলে ولو اشترى ثوبا واحدا على انه عشره ازرع كل زراع بدرهم فاذا هو عشره فاذا هو عشره ونصف او تسعه ونصف قال ابو حنيفه بالوجه الاول ياخذه بعشره من غير خيار وفي الوجه الثاني ياخذه بالتسعه ان شاء وقال ابو يوسف رحمه الله عليه بالوجه الاول ياخذه باحد عشر ان شاء وبالثاني ياخذه بعشر ان شاء وقال محمد رحمه الله في الاول ياخذه بعشره ونصف ان شاء وفي الثاني بتسعه ونصف ويخير لان من ضروره مقابله الزراع بالدرهم مقابله نصف نصفه بنصفه فيجري عليه حكمها ولأبي يوسف لما لأبي يوسف أنه لما أفرد كل ذراع ببدل نزل كل ذراع منزلة صوب على هدى وقد انتقص ولأبي حنيفة رحمه الله عليه أن الذراع بس بالأصل وإنما أخذ حكم المقدار بالشرط وهو مقيد بالذراع فعند عدمه عاد الحكم إلى الأصل إذن এটা মাসালা বলতেছি যে এক বেলায় একটা কাপড় কিনছি বলছে যে এখানে দশ গজ কাপড় প্রত্যেক গজ এক দেড়হামের বিনিময় মাপার পর দেখা গেছে এটা সাড়ে দশ গজ অথবা মাপার পর দেখা গেছে এখানে সাড়ে নয় গজ যদি কাপড় দশ গজ হইয়া বিক্রি করে এবং প্রত্যেক গজ এক টাকা করিয়া দশ টাকার বিনিময়ে বিক্রি করছে বিক্রি করার পর যদি সাড়ে দশ গজ হয়ে যায় বা যদি সাড়ে নয় গজ হয়ে যায় তাহলে সুরতের মধ্যে আইমাই আহনার ইমাম আবু হানিফা আবু ইউসুফ এবং ইমাম মোহাম্মদ এই তিনজনের মাঝে তিন মত এক তেলা এইখানে যে কাপড়ের কথা বলতেছে এটা হলো ওই কাপড় যে কাপড় গজ হিসাবে আসলে বেচছে কাপড়টা আসলে একটা কাপড় বিক্রি করে এখানে গর্দা উল্লেখ করে যেন ক্রেতা এটার প্রতি আকৃষ্ট হয়। যেমন বলল যে এটা 10 গজি কাপড়, তার মানে এলো যে কাপড়টা এটা 10 গজের কম না, তো এটা নিলে সে ব্যবহার করতে পারবে। এবং 10 গজ যেটা কয় আজকাল 11 গজ, 1 গজ ভাড়া আদে যে 11 গজি কাপড়। এমনি তো স্বাভাবিক মার্কেটের মধ্যে 10 গজি খায়, কিন্তু কইতেছে কত 11 গজ। কিংবা মার্কেটে স্বাভাবিক হলো 9 গজের কাপড় বিক্রি হয়, স্বাভাবিক কাপড় যেগুলি আছে সাধারণত এটি 9 গজ। 10 গজ যদি বলা হয় তাহলে ক্রেতারা আকৃষ্ট হয়, হ্যাঁ 10 গজেরটা যদি আমি কিনে নেই তাহলে আমার কোনো ঝামেলা হবে না, সমস্যা হবে না। এখানে বেটা কইছে যে 10 গজি কাপড় প্রতি গজ 1 টাকা করে, এইটা শর্ত লাগাই দিছে আমার, প্রতি গজ 101 টাকা করে। এখন যদি এই কাপড় মাপে, মাপার পর দেখে যে 10.5 গজ, আর এটি মানে যে একটু সাধারণত একটু যদি বেশি থাকে তাহলে ক্রেতারা ওই ওই কোম্পানির মাল কিনে, এই জন্য 1/2 গজ একটু বাড়ায় দেয়। কিংবা 10 গজ কয় কিন্তু একটু কমায় ব্যবসাটা মানে একটু লাভ করে কোম্পানি, কয় 10 গজি কিন্তু একটু কমায় দেয়, কমায় দেয়া এটা কোম্পানির 1/2 গজে প্রতি কাপড়ের মধ্যে একটা লাভ, যে বিশাল লাভ। তো যদি কোন কাপড় 10 গজি বিক্রি করে 1 টাকা করে গজ কইয়া, এরপরে মাপার পরে যদি 10.5 গজ বা মাপার পরে যদি 9.5 গজ, 11 গজ হয় নাই বা 9 গজ হয় নাই, সারের মধ্যে আছে বা সারের মাঝামাঝি কোন জায়গার মধ্যে শোয়া আছে, পনে আছে সারের মাঝে, মানে আরেকটা গজ উপরের দিকে বাড়ে নাই বা 1টা গজ নিজের দিকে কমে, যদি সারের হইয়া জায়গা ভাইয়া জায়গা গজটা, তাহলে না পে আইন মাদের মাঝে এই ক্ষেত্রে একতলা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন যে যদি 10.5 গজ হয় তাহলে 10 টাকা দেয়া নিবে মুস্তারির কোনো খিয়ার থাকবে, আর যদি 9.5 গজ হয় তাহলে 9 টাকায় নিবে, তবে এই ক্ষেত্রে মুস্তারির কি থাকবে খিয়ার থাকবে। এটা হলো কার মাসলাক, ইমাম আবু 10.5 গজের সুরতের মধ্যে 10 টাকায়, 9.5 গজের সুরতের মধ্যে 9 টাকায়, তবে 10.5 গজের মধ্যে মুস্তারির খেয়াল থাকবে না, আর 9.5 গজের মধ্যে মুস্তারির খেয়াল। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলেন প্রথম সুরতের মধ্যে 10.5 গজের সুরতের মধ্যে 11 টাকায়, আর 9.5 গজ সুরতের মধ্যে 10 টাকায়। সাড়ে 10 গজের সুরতের মধ্যে 11 টাকায় নি, আর 9.5 গজের সুরতের মধ্যে 10 টাকায় নিবে, উভয় সুরতের মধ্যে মুস্তারির খিয়াল, উভয় সুরতের মধ্যে মুস্তারির খিয়াল। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই বলে যে 10.5 গজের সুরতের মধ্যে 10.5 টাকায় নিবে, 9.5 গজের সুরতের মধ্যে 9.5 টাকায় নিবে, তবে উভয় সুরতের মধ্যে খিয়াল। তাহলে মাসআলাটা কি দাঁড়াইলো? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যে 10.5 গজের সুরতের মধ্যে কয় টাকা নিবে? 10 টাকা নিবে, এই সুরতের মধ্যে মুস্তারির খিয়াল থাকবে না, আর 9.5 গজের সুরতের মধ্যে 9 টাকা নিবে, তবে এই সুরতের মধ্যে মুস্তারির খিয়াল থাকবে। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলেন 10.5 গজের সুরতের মধ্যে 11 টাকা নিবে, 9.5 গজ সুরতের মধ্যে 10 টাকা নিবে, তবে উভয় সুরতের মধ্যে খিয়াল থাকবে। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বলেন 10.5 গজের মধ্যে 10.5, 9.5 এর মধ্যে 9.5 টাকায় নিবে, তবে উভয় সুরতের মধ্যে খিয়াল। সর্বশেষ ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বলছেন যে 9.5 গজের সুরতের মধ্যে 9.5 টাকা, 10.5 গজের সুরতের মধ্যে সাড়ে দশ টাকায় নিই। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বলেন যে জায়গার মধ্যে বেদায় উল্লেখ করছে যে এক গজ দশ গজ কাপড় এক গজের দাম এক টাকা, তাইলে প্রত্যেক গজের বিপরীতে এক টাকা হওয়া দরকার, প্রত্যেক গজের বিপরীতে এক টাকা হওয়া দরকার। আর যদি নিষ্প গজ হয় তাহলে নিষ্প টাকা হওয়া দরকার, যদি গজের মোকাবেলায় এক টাকা হওয়া দরকার তাহলে নিষ্প গজ হইলে নিষ্প, চৌথাই গজ হইলে চার আনা, অষ্টম ভাগ হইলে আট আনা, না অষ্টম ভাগ হইলে আট ভাগের এক ভাগ, এইভাবে কি করবে পার্সেন্টেজ হিসাবে যতটুকু কাপড় হবে এতটুকু মূল্য আরোপিত হবে, বাকি কথা হইলো যে তার এই ফি আর থাকবে কি আর দশ গজের উপরে সাড়ে দশ গজ হয়েছে সাড়ে দশ টাকা দেন, তাইলে বেটায় দশ গজ চাইছিল এনে আধা গজ বেশি পাইছে, বেটার আর নাফা হয়েছে, কিন্তু নাফা আধা আধা গজের তো পয়সাও দিতে জরুরত আছে, নাফাটা এরকম না কে পুরোপুরি নাফা হয়েছে, নাফার সাথে কি আছে জরুরত, যেহেতু জরুরত আছে অতএব এখন এই জরুর সহ নিবে না না নিবে এটা তার খেয়া। আর কম সুরতের মধ্যে সে মূলত চাইছিল দশ গজ, হয়েছে কত সাড়ে নয় গজ, তার অস্প ছিল দশ, দশের অস্প এই জায়গার মধ্যে কি হয়নি পাওয়া যায়নি, তাহলে যে অস্পের সাথে সে জিনিস কিনতে চাইছিল সেই অস্প এই জিনিসের মধ্যে নাই হতেছে, এই কারণে তার খিয়াল। আরেকটা হলো যে তাফরিকে সবকাও আছে, তাফরিকে সবকা আছে কারণ দশের উপরে সবকা হয়েছিল, এখন সাড়ে দশ হয়ে গেছে বা সাড়ে নয় হয়ে গেছে, যখন আর ওনার মাসলাটা কি যে সাড়ে দশ গজ যদি হয় তাহলে এগারো টাকা আর সাড়ে নয় গজ হলে দশ টাকা, তাহলে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলে যে যখন দশ না গজটাকে আলাদাভাবে উল্লেখ করছে তাহলে প্রত্যেক গজের এক টাকা করে মূল্য হয়েছে, এখন যখন সাড়ে দশ গজ হয়েছে সাড়ে দশ গজ হয়েছে তাহলে সেটা দশের উপরে গেড়ে এগারো গজের দিকে গেছে গা, এগারো গজ হয় নাই একটু কম আছে, এগারো গজের থেকে একটু কি আছে কম আছে, আর ওইটা দশ গজের থেকে একটু কমে গিয়ে নয় গজ উপরে আছে, নয় গজ পুরো হয় নাই কিন্তু নয় গজের থেকে একটু কি আছে বেশি আছে, নয় গজের থেকে না নয় গজ হয়েছে, নয় গজের পরে আরো আধা গজ যেটা আছে আধা গজে, এটা যেহেতু আধা গজ আলাদা কোনো গজ না, আধা গজ আলাদা কোনো গজ না, সে তো গজ হিসাবে বেচছে, আর গজ হইলো ওয়াস, আর ওয়াস্প যদি না থাকে তাহলে ওয়াস্প যদি ওয়াস্প না থাকে না এই কথাই জায়গার মধ্যে কম যেত না, এখানে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলছেন যে গজ প্রত্যেক গজের দাম এক টাকা করে, এখন দশ গজ হয়েছে দশ গজের পরে যেটা হয়েছে সেটা তো এগারো গজের বেঁধে গেছে, হ্যাঁ এগারো গজের একটু কম হয়েছে, কিংবা দশ গজ কইছিল ওইছে নয় গজ, নয় গজের পরে তো কাপড় আছে তাহলে ওটা তো এক গজের বেঁধে আছে, হ্যাঁ একটু কম আছে, এখন যদি নেয় তাহলে তাকে নিতে হইলে আরেক গজের দাম দিয়ে নিতে, সাড়ে নয়ের সুরতের মধ্যে দশ টাকা দিয়ে নিতে হবে আর সাড়ে দশের সুরতের মধ্যে এগারো টাকা, কারণ গজের বিপরীতে যেহেতু মূল্য এক টাকা তাহলে দশের পরে যেটা আছে এটা গজের মধ্যে আছে অতএব এক টাকা দিতে হবে, আর সাড়ে নয়ের পরে যেটা আছে এটাও যেহেতু গজের মাঝে আছে এটারও কি করতে হবে এক টাকা দিতে, এই জন্য হ্যাঁ এক টাকা অতিরিক্ত করে দিয়া এগারো টাকায় বা দশ টাকায় নিবে, বাকি যেহেতু সবকার মধ্যে কি হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে, কিংবা সাড়ে দশের সুরতের মধ্যে তার তো আর এক গজের দরকার ছিল না এনে এক গজ বাইরে গেছে অর্থাৎ সে এই জায়গার মধ্যে এগারো গজ জলাটা নিলে নিতেও পারে নাও নিতে পারে। ঠিক একই ভাবে সাড়ে নয় গজের মধ্যে এখানে তো তার পুরা দশ গজের দরকার, আধা গজ কম হওয়ার কারণে সে যে কাজটা করবার চাইতেছিল সেই কাজটা হবে না, যদিও আধা গজ গজের হুকুমের মধ্যেই হয়েছে, কিন্তু যেহেতু এতটুকের দ্বারা তার একটু কম আছে, এতটুকের দ্বারা তার চাহিদা পূরণ হইতেছে না, এই কারণে তার এই জায়গার মধ্যে কি থাকবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যে আসলে গজটা এটা একটা ওয়াসফ, এর বিপরীতে কোনো মূল্য আছে, কিন্তু যখনই প্রত্যেক গজের বিপরীতে টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে তখন এটা আসলে হুকুমের মধ্যে চলে আসে। এখানে যখন গজটা আসলে হুকুম হয়ে অহন যখন গজ না থাকবে তাহলে হুকুম যাইব কোন দিকে, আসলে দিকে, তাহলে সাড়ে দশ গজের মধ্যে, সাড়ে দশ গজের মধ্যে দশ গজ তৈল এক গজ হইলে এটা হলো আসল গজ, যদি হয় তাহলে এই এক গজের মোকাবেলায় এক টাকা আসতেছে, যখন সাড়ে দশ দশের থেকে ভাঙ্গে গেল এখন তোর গজ নাই, যেহেতু গজ নাই তাহলে এটা আধা গজ হয়েছে, আধা গজ যেটা হয় এটা তো এক টাকার বিপরীতে না, আধা গজ এটা অস্ত্রের মধ্যে চলে গেছে, গজটা অস্প আসছিল, অস্ত্রের মোকাবেলায় কোনো কি আছে না মূল্য আছে, সুতরাং প্রত্যেক এক গজের দাম এক টাকা, তাহলে দশ গজের দাম হয়েছে দশ টাকা, এরপরে যে আধা গজ আছে আধা গজ তো আর এক গজ না, এক গজ হলে এটা আসল হইতো, আধা গজ এটা কি রয়ে গেছে আর অস্ত্রের মোকাবেলায় কি আছে না দাম আছে না, যখন অস্ত্রের মোকাবেলায় দাম আসে না তাহলে আধা গজের মোকাবেলায় কি আসবে না দাম আসবে না, তাহলে সাড়ে দশ গজের স্রোতের মধ্যে কতটুকু পাইল দশ গজ, তখন এই যে আধা গজ যেটা এটা মুস্তাকিলি থাকে, এটা মুস্তারি অতিরিক্ত যেন এটা তো গজ না, এটা তো এই কাপড়ের সাথেই আছে অতএব এটা মুস্তারি থাকে, বাকি কথা হলো যে আধা গজ বেশি হওয়ার কারণে মুস্তারি এই কথা কইতে পারবে না আমি তো দশ গজ দিতে চাইছিলাম, এখন তো দেখা যায় আধা গজ বেশি আমি নিতে পারলে তো তোমার ক্ষতি কি, এটা তো তোমার লাভই লাভ, তাহলে তোমার নিতে সমস্যা নাই, অর্থাৎ মুস্তারির এই জায়গার মধ্যে কোনো খেয়াল থাকবে না অতিরিক্ত হইলে। হ্যাঁ, যদি নয় গজের পরে আধা গজ হয় তাহলে এটা নয় টাকা দিয়ে নিবে, কারণ আধা গজের তো আর কোনো মূল্য নাই, আধা গজ হইলেও আস, বাকি কথা হইলো যে তার এই জায়গার মধ্যে খেয়াল থাকে, খেয়াল কেন লাগি তার তো দশ গজের দরকার, যে অস্প চাইছিল সেই অস্প সহ হয় নাই, এই কারণে এই জায়গার মধ্যে তার খেয়াল। আল্লাহ ইস্তালা সাওবান ওয়াহিদান, এক টাকা বর ছাড়ি, এখানে এই যে থান কাপড় যদি আছে এই দিয়ে কিন্তু কেটে কেটে বিক্রি করে আধা গজের দাম আছে, এগুলি আবার হবে এটার মধ্যে আধা গজ যদি বাইরে যায় আধা গজ কেটে রেখে দিবে, কথাটা বুঝে আসছে, বুঝলে এক টাকা পর শাড়ি কাপড়, শাড়ি কাপড় এটা তো আর কাটতে পারবো না রাখতেও পারবো না, কাটতে পারলে এটা নষ্ট। ওয়ালাউ ইস্তারা সাওবান ওয়াহিদান আলা আন্নাহু আশারাতু আজরুইন কুল্লু জিরাইন বিদিরহামিন, কিসিনে খরিদা এক কাপড়া ঈশ্বর পক্ষে কাপড়া কে আন্দর দশ গজ হে কুল্লু জিরাইন বিদিরহামিন, হার গাছ দশ এক দিরহাম কে মোকাবেলা আমি ফাইজা হুয়া আশারা ওয়ানিস, নাপনি কে বাদ দেখা গিয়া কে ও সাড়ে দশ গজ হে আও তিসা ওয়ানিস ইয়া তো সাড়ে ন গজ, মাপার পরে দেখা গেল সাড়ে দশ গজ হচ্ছে অথবা সাড়ে ন, কাল আবু হানিফা ১১ সাড়ে ১০ গজের সুরতের মধ্যে কত টাকা ইনশা আগার ও চায় কি আর অবিসানি ইয়াখুযুহু বিআশারা ইনশা আর সাড়ে নগজ কে সুরত মে মুশতারি লেগা কাপড়ে কো বিআশারা দশ রুপিয়া সে ইনশা আগর ও চাই ওয়াকাল মোহাম্মদ ফিল আউয়াল ইয়াখুযুহু বিআশারা আর ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ফরমাতে হ্যায় সাড়ে দশ গজ কি সুরত মে দশ রুপি সাড়ে দশ গজ কি সুরত মে সাড়ে দশ রুপিয়া সে লেগা কয়ে ইয়াখুযুহু বিআশারা ওয়া নিস ইনশা আগর ও চাই ওয়া ফিসানি বিতিসা ওয়া নিস ওয়া ইউখাইয়ার আর দূসরে সুরত মে সাড়ে ন গজ কে সুরত মে সাড়ে ন রুপিয়া সে লেগা ওয়া ইউখাইয়ার আর উসকো কিয়া হোগা কিয়া এখন দলিল হলো ইমাম মুহাম্মদের প্রথম লি আন্না মিন জরুরাতি মুকাবিলাতি জিরাই দিরহাম মুকাবিলাতু নিসফিহি বি নিসফিহি কই লি আন্না জরুরাতা মুকাবিলাতা জিরাই বি দিরহাম মুকাবিলাতা নিসফিহি বি নিসফিহি কই প্রয়োজন হলো এক জেরার মোকাবেলায় এক দেরহাম আর নিসফে জেরার মোকাবেলায় প্রয়োজন হলো এক দেড়হামের মোকাবেলায় হতে হবে এক টাকা আর আধা জেরার মোকাবেলা হবে আধা টাকা তাহলে এখানে যেখানে আধা বাড়ছে আধা বাড়বে যেখানে আধা কমছে এখানে আধা কমবে লিআন্না মিন জরুরাতি মোকাবেলাতে জিরা দিরহাম ইসলিয়ে কে জেরা কা মোকাবেলা দেড়হাম সে হোগা ও মোকাবেলাতে নিসফিহি বি নিসফিহি আর নিসফে জেরা কা মোকাবেলা নিসফে দেড়হাম সে হোগা ফায়দ লিয়া লাগি মুহা সো নিসফ মে নিসফ কা হুকুম কিয়া হোগা জারি হোগা অতএব সাড়ে নয়ের সুরতে সাড়ে নয় টাকা সাড়ে দশের সুরতে সাড়ে ওয়ালি আবি ইউসুফ আন্নাহু লাম্মা আফরাদা কুল্লা জিরাইন বিবাদালি বিবাদালিন নাজালা কুল্লু জিরাইন মিন মানজিলাতা সাউবিন আলাহি ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলেন যে যখন মুশতারি বায়ে যখন বায়ে প্রত্যেক জিরাকে এক দেরহামের বিপরীতে আলাদাভাবে উল্লেখ করলো লাম্মা আফরাদা কুল্লা জিরাইন বিবাদালি যে হর প্রত্যেক জিরাকে হর জিরা কো জব কে আলাহেদা বায়ান কিয়া হ্যাঁ বদল কে মোকাবেলা মানে দেরহাম কে মোকাবেলা তো নাজালা কুল্লু জিরাইন মানজিলাত সাউবি আলাহেদা তাহলে প্রত্যেক জেরা একটা আলাদা কাপড়ের স্থানের মধ্যে হয়ে গেল অর্থাৎ এক এক জেরা আলাদা একটা কাপড় ওইটার জন্য আলাদা একটা দাম দশটা জেরা দশ দশটা টাকা আলাদা আলাদা ওয়াকাদ ইন্তাকাসা আর ওই যে সাড়ে দশ গজের সুরতের মধ্যে সাড়ে নয় গজ হ্যাঁ সাড়ে নয় গজের সুরতের মধ্যে কি হয়েছে কমে গেছে সে কমার সুরতের মধ্যে আহনা যেহেতু নাই অতএব এখানে কত টাকা দিতে হবে সাড়ে দশ গজের সুরতে এগারো টাকা গজের মধ্যে নুকস হয়েছে অকাজ ইন্তাকাসা গজের মধ্যে কি হয়েছে নুকস হয়েছে গজের মধ্যে যখন নুকস হ্যাঁ লি আবি ইউসুফ আন্নাহু লাম্মা আফরাদা কুল্লু জিরাইন বিবাদিন নাযালা কুল্লু জিরাইন মানজিলাতা সাউবিন আচ্ছা আলাহিদা ওয়া কাদ ইনতাকাস হ্যাঁ একটু কম হইছে তাহলে সাড়ে দশ গজের সুরতের মধ্যেও এটা গজি তবে একটু কম হইছে লেকিন এগারো টাকায় আমরা কম আর সাড়ে নয় গজের সুরতের মধ্যেও আধা গজ এটা গজি তবে একটু কম এক টাকা এক টাকা করে পারে গজের মধ্যে একটু কম হয়েছে যদিও গজের মধ্যে একটু কম হয়েছে কিন্তু এটা গজের মধ্যে আছে প্রত্যেক গজ আলাদা টাকা তাহলে গজ যদিও একটু কম হয়েছে কম হওয়ার কারণে ক্ষতি হইলেও কিন্তু এটা তো গজের জায়গার মধ্যে আছে তাহলে গজের হুকুমের মধ্যে হবে যখন গজের হুকুমের মধ্যে হইব তাহলে এক টাকা এই জায়গার মধ্যে দিতে হইব ওই জায়গার মধ্যেও এক টাকা দিতে হইব তাহলে সাড়ে দশের মধ্যে এগারো টাকা সাড়ে নয়ের মধ্যে দশ বলি আবি হানিফা রাহিমাল্লাহু আলাইহি আন্না জিরা ওয়াসুন বিলা কয়ে এখানে জিরা মূলত কি হয় ওয়াস ওয়া ইনমা আখাযাহু কুল মিদদাদ বিশর্ত আন জিরা কে শর্তের সাথে এক টাকার সাথে শর্তারোপ করা হয়েছে যে এক জিরার দাম এক টাকা হুকুম কার দিকে চলে দিবে আসলে দিকে, কেন না নিষ্পু জিরারে তো জিরা কবে না, ওইটা তো আসলের দিকে চলে গেছে। যখন অস্ত্র হচ্ছে তাই সাড়ে দশের সুরতের মধ্যে দশ টাকা দেয় নিবে, সাড়ে নয়ের সুরতের মধ্যে নয় টাকা দেয়। একটা হইলো সুতা দিয়ে বুনাইছে হাতের বানানো দিয়ে, আর যেটা মেশিনে বুনাইছে, যেটা মেশিনে বুনাইছে তো সব কাপড়ের সব দিক, আর এটা আসলে গজ গজ হিসাবে গেছে, এটা থান কাপড় বুঝতে মানে শাড়ি কাপড় না, এটি কি করে গজ গজ হিসাবে ওইগুলির ক্ষেত্রে যে বিভিন্ন দিক বিভিন্ন রকম হয় না, তো টুটালটাই একই রকমের, আর এটা পুরো কাপড় একসাথে বিক্রি হয় গজ গজ করে বিক্রি করা হয়। ওয়াকিলা ফিল কিলবাস আল্লাতি লা ইয়াতাফাবাতু জাওয়ানিব, ও কিলবাস কারবাস কারবাস তুলা কয় না কারবাস তুলা মানে চিকন মানে সরু সুতা যেটা যেটা মেশিনের মাধ্যমে ইয়া করা। ওয়াকিলা ফিল কিলবাস আল্লাতি লা ইয়াতানা লা ইয়াতাফাবাতু জাওয়ানিব, ও সুতি জিসকে জওয়ানের আত্রা তাফাবুত নেই হতে, অর্থাৎ সব সাইড একরকমই হয়, তো লাইতি বলি মুস্তারি মা জাদ আলম দশ গজ কেছে সাড়ে দশ গজ যদি হয়ে থাকে তাহলে অতিরিক্তটা তার জন্য জায়েজ হবে কেন, লিআন্নাহু বিমানজিলাতিল মাউসুল, এটা ওজন করে আজ গম যেমন বিক্রি করে দশ সে বিচ্ছি, এখন এখানে যদি আধা কেজি বাইরে থাকে তাহলে আধা কেজি মুস্তারি পাবে না, কাপড় দশ গজ বেচছে কইছে থানের থেকে, এখানে আধা গজ যদি বাইরে যায় তাহলে এটা দিবে না, কারণ এক গজের দাম এক হাজার টাকা, এক গজের দাম এক হাজার টাকা মানে আধা গজ বাড়ছে, এটা যদি দিয়ে দেয় তাহলে পাঁচশো দেয় এগারো লস, আর এটা এইভাবে দেয় না, আর এমনি শাড়ি কাপড় যেটা দাম হিরো আটশো টাকা, এইটা আধা গজ ভাড়া কম এটা কোনো বিষয় আসল, এইটা কাপড় যে কাপড় হতো তাকে বইলে আসলো, এই কাপড় আজকালের যুগের মধ্যে নাই, ওই কাপড় আজকালের যুগে বানায়, বাকি আমি মেশাল যেটা দিয়ে দিচ্ছি যে শাড়ি কাপড় যেটা বিক্রি করা হয় এইটার মধ্যে এই মেশাল প্রযোজ্য হয় যে শাড়ি কাপড় এটা আনাম কাপড় গেছে, এটা কাটিয়ে কুটে গেছে একটু বাড়লেও কাটে না একটু কমলেও কাটে না বা বাড়ায় উঠে এটা এরকমই বিক্রি করে ওই জায়গার মধ্যে এই বিক্রি এই মেশাল, তৎকালীন যুগে যে অবস্থা ছিল ওইভাবে এটা মেশাল হবে, কিন্তু বর্তমান যুগে এই অবস্থা দেখা যায় আছে, ওই যে কি কাপড় রেশমের কাপড় টাপড় আসছে না বানা রেশমি কাপড় এইখানে যদি আধা গজ শাড়ি কাপড়ের মধ্যেও বাড়ি তাই এটা দাম আছে, ওই জন্য দেবার ইনকাম লাগাইতে পারবে না কথা বুঝে আসছে, যাই হোক বিভিন্নতার জন্য আসল কথা হলো বিবেকের কাছে জিজ্ঞেস করতে হবে, এটা আসলে এই যুগের সাথে এই অবস্থার সাথে খাটে সবজি যে মাসালা একটা একটা করে বর্ণনা করছে এগিয়ে যে বর্তমান যুগের সাথে সবগুলি মিলবে এরকম কথা আসলে মাসালাগুলি বর্ণনা করে কিন্তু সুরতে মাসালা একটা দেয় এরপরে এখন আপনাদের সমস্যা যেগুলি সমাধান আপনাদের নিজেদের করে নিতে হবে, তো লিয়ান্নাহু বিমানজিলাতিল মাউজুর এটা ওই যে গম যদি ওজন করে বেছে আধা কেজি যদি বাইরে থাকে তাহলে এটা মুস্তারি পাইব না, ঠিক আছে কিভাবে এই জাতীয় কাপড় যেটা কারবাস তুলা দিয়ে বানানো এটা সব সাইডে একই ধরনের তাফাবুত নাই পার্থক্য নাই ডিফারেন্স নাই, তো এইগুলির মধ্যে বিধান হইলো ওইটাই অতিরিক্ত যেটা হবে এটার আলাদা মূল্য হাইসুলা ইয়া দুরুল ফসল, কারণ এই কাপড়ের যদি আগাগোজ কেটে ভালায় আর মুস্তারি না বায়ের এক কেয়া দেয় তাহলে এটা বায়ের জন্য ক্ষতি না মুস্তারির জন্য কি না ক্ষতি না, এই জন্যই তো বলা হয় যে থানের থেকে এক গজ যদি বিক্রি করা হয় তাহলে যায় সে আর এটা বিক্রি হয়, অতএব কোনো সমস্যা নাই।